কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না, হজ জাকাত জিকির তেলাওয়াত বিফল তোমার যাবে না। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না। নামাজ যে আদায় করে শান্তি কবর হাসরে, রোজাই খুশি হইবে খোদা তাহার উপরে। নামাজ যে আদায় করে শান্তি কবর হাসরে, রোজাই খুশি হইবে খোদা তাহার উপরে। পরিয়ে নূরের তাজ জান্নাতে দেবেন, পরিয়ে নূরের তাজ জান্নাতে দেবেন দয়াল প্রভুরা পানা। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না, হজ জাকাত জিকির তেলাওয়াত বিফল তোমার যাবে না। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না। ফরজ ওয়াজিবের সাথে সুন্নতি পথ ধরে, পার যদি জমাতে নফল আমল করে। ফরজ ওয়াজিবের সাথে সুন্নতি পথ ধরে, পার যদি জমাতে নফল আমল করে। পুলিশে রতমি জানের ধারে, পুলিশে রতমি জানের ধারে দেখাবে নবীজি ঠিকানা। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না। সবে মিরাজ উবারাত সবে কদর মহারাত, জাগো উভয় মুসলমান করতে থাকো ইবাদত। সবে মিরাজ উবারাত সবে কদর মহারাত, জাগো উভয় মুসলমান করতে থাকো ইবাদত। নাজাত পাবে রোজ হাশরে, নাজাত পাবে রোজ হাশরে, কুরআন পাকের ঘোষণা। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না। টাকা পয়সা দুনিয়ার আখেরাতে বেকার, না থাকলে আমল তোমার করবে সে ঠাই হাহাকার। টাকা পয়সা দুনিয়ার আখেরাতে বেকার, না থাকলে আমল তোমার করবে সে ঠাই হাহাকার। তাই দিন ছেড়ে দুনিয়াদারি, দিন ছেড়ে দুনিয়াদারি আর তুমি করো না। কলমা রোজা নামাজে আমল করে দেখো না, আমল করে দেখো না। পিতা মাতার সেবা তোয়াফ হবে কাবা, তাদের কদমের নিচে জন্নাতের ঠিকানা পিতা মাতার সেবা তো হবে কাবা তাদের কদমের নিচে জন্নাতের ঠিকানা যাদের দয়ায় এলে দুনিয়ায় যাদের দয়ায় এলে দুনিয়ায় ব্যথা তাদের দিও না কলমা রোজা নামাজে আমল করে দেখো না আমল করে দেখো না জুয়া মদার তাড়ি দাগাবাজি চুরি খোদার লানত তারা যে জন ব্যভিচারি জুয়া মদার তাড়ি দাগাবাজি চুরি খোদার লানত তারা যে জন ব্যভিচারি কুরআন মেনে নবীর প্রেমে কুরআন মেনে নবীর প্রেমে হও তুমি দিওয়ানা কলমা রোজা নামাজে আমল করে দেখো না আমল করে দেখো না আমি মাগফেরাতি দোয়া সদাই করি এমনি মেহবুবকে দিও সাফায়াতের তোরি আমি মাগফেরাতি দোয়া সদাই করি এমনি মেহবুবকে দিও সাফায়াতের তোরি পৌঁছে দিও আমায় প্রিয় পৌঁছে দিও আমায় প্রিয় কাবা আর মদিনা কলমা রোজা নামাজে আমল করে দেখো না আমল করে দেখো না হজ যাকাত জিকির তেলাওয়াত হজ যাকাত জিকির তেলাওয়াত বিফল তোমার যাবে না কলমা রোজা নামাজে আমল করে দেখো না আমল করে দেখো না আমল করে দেখো না।